আমাদের কানা জানা দেখে যায় দেখে যায় দেখে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ভেঙে দিল জীবনের সত্যের সংগ্রামে ভেঙে দিল জীবনের শতভূ, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই রাত ছিল বাতাসে সারা দিন শত তারা কাছে, সেই রাত এসেছিল বাতাসে সারা দিল শত তারাকাশে, নদীর কলতান হৃদয় মধুবন, নদীর কলতান হৃদয় মধুবন, সেই ডাক নাড়বে চেতনা, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই রাত্রি কবি কোরআনে মৃত্যুর ঘণ্টায় জানিনে, সেই রাত্রি কবি কোরআনে মৃত্যুর ঘণ্টা যে দাঁড়িয়ে, দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজুলো, দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজুলো, মুক্তির দিশা তারা পেতে চায়, আমাদের কেন যেন রেখে যায় রেখে যায় রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই রাত মহারাজা তার পথে রাখে শুধু বারবার, সেই রাত মহারাজা তার পথে রাখে শুধু বারবার, হতে হবে নির্ভীক সত্যের সৈনিক, হতে হবে নির্ভীক সত্যের সৈনিক, ইসলামী বিপ্লব ডাকে আয়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ভেঙে দিল জীবনের শতভূত, সত্যের সংগ্রামে ভেঙে দিল জীবনের শতভূত, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ভেঙে দিল জীবনের শতভূত, সত্যের সংগ্রামে ভেঙে দিল জীবনের শতভূত, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমার আমাদের কেন যেন ডেকে যায়।